যত দূরে থাকো আমায় ভুলে, আমি জানি তুমি আমারই আছো। চোখে আর দেখা নয় নাই বা হলো, মন তো আমার ভরেছো। যত দূরে থাকো আমায় ভুলে, আমি জানি তুমি আমারই আছো। সেই নাম ধরে ডেকে চলেছি, সাড়া দিলে আর নাই বা দিলে গো, আজও সেই তুমি আমারই মনে, তেমনি তো আছো যেমন ছিলে গো। হার মানা হারে তাই বারে বারে, জয় তো আমায় করেছো। যত দূরে থাকো আমায় ভুলে, আমি জানি তুমি আমারই আছো। কোন অনুযোগ কারো কাছে তো করিনি আমি গানে গানে, কত সুখের এই বেদনায় গো, সে শুধু আমার মন জানে। দীপ নেভারাতে ঘন আধারে, তাই জ্বলে ওঠে এত আলো, সেই আলো দিয়ে আমি দেখে যাই কত যে তোমায় বাসি ভালো। তাই তো আমারই এই পৃথিবীতে স্বর্গ তুমি গড়েছ। যত দূরে থাকো আমায় ভুলে, আমি জানি তুমি আমারই আছো। চোখে আর দেখা নয় নাই বা হলো, মন তো আমার ভরেছ। যত দূরে থাকো আমায় ভুলে, আমি জানি তুমি আমারই আছো।